العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্সে আলোচ্য বিষয় আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু কেমন ইবাদত করব? আমরা জানি প্রত্যেক ইবাদত কবুল হয় একটা মাত্র ভিত্তিতে, সে ভিত্তির নাম কি? সামি ভাই, সে ভিত্তির নাম কি? যে ভিত্তির উপরে ভরসা করে আমাদের ইবাদত কবুল হয় সে ভিত্তির নাম কি? আল্লাহর ওলি। সে ভিত্তির নাম হল তৌহিদ। তৌহিদ ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যদি কোনো মানুষের ভিতরে শিরিক থাকে, আল্লাহ সেই মুশরিকের ইবাদত কবুল করবেন না যতক্ষণ না সেই ইবাদত শিরিক মুক্ত হয়েছে। এমনকি পরশিক তো দূরের কথা, ছোট শিরিক যদি হয়, ছোট শিরিক কাকে বলে? ছোট শিরিক কি? লোক দেখানো কোন কাজ, ছোট শিরিক রিয়া যাকে বলে, লোক দেখানি কাজ। আল্লাহ হাদিসে কুদসি মহান আল্লাহ বলছেন যে মানে আমিলা আমালান আশরাকা ফীহি মা ইয়াগাইরি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন কোন কাজ করে যে কাজের মধ্যে সে আমাকে অন্য কাউ শরীক করে, অন্য কাউকে আমার শরীক করে, তাহলে আমি তার আমল বর্জন করি, তার শিরিক বর্জন করি, আমল শিরিক সহ তার আমলকে বর্জন করি, মানে গ্রহণ করি না। তাহলে বোঝা গেল যে ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তি হল তাওহীদ, আর ইবাদত কবুল হওয়ার শর্ত হল দুটো। প্রথম শর্তটা কি? একলা ইবাদত করবেন কার জন্য? আল্লাহর জন্য। আর কিভাবে করবেন, কি উপায়ে করবেন, কোন পদ্ধতিতে করবেন? দ্বিতীয় শর্ত হল তরিকায়ে মুহাম্মদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না হয়, তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, কোনো মতে কবুল করবেন না। এখন আমরা দেখব আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কেমন ইবাদত ছিল, ইবাদতে অতিরঞ্জন ছিল না অবজ্ঞা অবহেলা ছিল? নিশ্চয়ই দুটির মধ্যে একটা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বেশি ইবাদত করব তাই দেখার জন্য, না ভালো ইবাদত করব তা দেখার জন্য? সবচেয়ে বেশি ভালো ইবাদত করব লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানা আমালা, ভালো ইবাদত করতে হবে, বেশি করার কোনো জরুরি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত করতেন না বেশি ভালো ইবাদত করতেন? মা আয়েশা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের বর্ণনা, তারাবির বর্ণনা দিচ্ছেন, তখন বলছেন যে তিনি তার চার রাকাত পড়তেন, চার রাকাত পড়তেন। ফালা তাস আলাল আন হুসনি হুসনি হিন্না ওয়া তুলেহিন, কিভাবে লম্বা সুন্দর করে নামাজ পড়তেন সে বিষয়ে তুমি জিজ্ঞাসাই করো না। আর আমরা তারাবি পড়ি, বিশেষ করে যারা বিশ রাকাত পড়ে, কাকের দানা খাওয়ার মতো, মুরগির ধান খাওয়ার মতো, ঠকর ঠকর ঠক ঠক ঠক ঠক করে ঠুকে দিয়ে প্রথম রাখাতে একটা ছোট্ট সোয়া, দ্বিতীয় রাখাতে খোলা হল আহার, হয়ে গেল বিশ রাকাত, আধ ঘন্টার মধ্যে শেষ। না ফালা তাসআল আন হুসনি হিন্না ওয়া তুলিহিন, সুন্দর করে লম্বা করে তিনি পড়তেন। সুতরাং তার পদ্ধতি অনুযায়ী আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করে ইবাদত করতে হবে, তবেই আল্লাহ কবুল করবেন, নচেত না। এখন ইবাদত করব বেশি বেশি না বেশি ভালো? বেশি ভালো। কোন ইবাদতের ব্যাপারে আমাদের বাড়াবাড়ি করে কল্যাণ করলে চলবে না, বাড়াবাড়ি করা যাবে না। মহান আল্লাহ বলছেন মা তাহা মা আনজালনা আলাইকাল কোরআন আলাইতাশকা, হে নবী আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করিনি, কোরআন অবতীর্ণ করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য না। তেমনি আল্লাহ তাআলা বিধান যে আমাদেরকে দিয়েছেন, আর পুরো ইসলামটাই হচ্ছে মুসলিমদের জন্য জীবন বিধান, এই বিধান তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দিইনি, বরং তোমাদের স্বস্তির জন্য দিয়েছি। এমনকি জিহাদ, মানুষকে হত্যা, মানুষ হত্যা করা, এই মানুষ হত্যা করা কি জন্য বিধান দিয়েছি? বাঁচার জন্য। যুদ্ধ কিসের জন্য? বাঁচার জন্য। কেফাফের বিধান দিয়েছি, খুনের বদলে খুনের বিধান দিয়েছি, এটা কিসের জন্য? বলা কমফিল কেফাফে হায়াত, এটাও তোমাদের বাঁচার জন্য, জীবন আছে। প্রত্যেক বিধান দিয়েছি তোমাদের বাঁচার জন্য, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কোন ইবাদত কোন বিধান আমি দিইনি। এতে রোজার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন ঠিকই, তাই আমরা মাদুদা, কিন্তু যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে কি তাকে রোজা রাখতে হবে? এখানে জোর জবরদস্তি নেই, তার কষ্ট হবে রেখো না, কিন্তু হ্যাঁ সেই রোজাটা কি করতে হবে, পরে কাদা করে নিতে হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সাথে আসানি চান, সরলতা চান, সহজতা চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের সঙ্গে কাঠিন্য চান না, কঠিনতা চান না, তোমাদের সঙ্গে কঠিনতার সাথে তোমাদের কাছ থেকে ইবাদত আদায় করব উদ্দেশ্য তা নয়, বরং সহজভাবে তোমরা যাতে ইবাদত করতে পারো তার ব্যবস্থা দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে। এবারে শুনুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত কেমন ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখাল আলাইহা ওয়া ইনদাহা ইমরাহ, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে এলেন, তার কাছে একটা মহিলা বসেছিল। কালা মান হাযিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েটি কে? মা আয়েশা বললেন, হাযিহি ফুলানা তুযকারু মিন সালাতিহা, এ হচ্ছে অমুক মহিলা যে প্রচুর নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলাইকুম বিমা তুতিকুন فوالله لا يمل الله حتى تملوا, যাও বেশি নাম করো না, বেশি নাম করো না, বেশি নামাজ পড়ার দরকার নেই, তোমরা যথাসাধ্য নামাজ পড়ো, যেটা পারবে সেইটা সেই অনুযায়ী সেই পরিমাণের নামাজ পড়ো, এটা নিয়মিত ভাবে করে যাবে। একদিন বিশ্বকে একদম হাজার টাকা পড়লেন তারপর কালাম করতে পারলেন না, না এরকম না, যেরকম পারবে ঠিক সেই অনুযায়ী তোমরা আমল করো। এই জন্য যে আল্লাহ তাআলা ক্লান্ত হন না, সওয়াব দিতে কি আল্লাহ ক্লান্ত হবে? আল্লাহ তাআলা সওয়াব দিতে ক্লান্ত হবেন না, বরং তোমরা ইবাদত করতে ক্লান্ত হয়ে যাবে। সুতরাং তোমরা যেটা পারবে যা সাধ্য মতো তোমরা কাজ করে যাও। ওয়া কানা আহাব্বুদ্দীন ইলাইহি মা দামা মা সাহিবুহু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় দিন ছিল, ইবাদত ছিল এমন আমল যে আমল লাগাতার করে যাওয়া হয়, একটানা করে যাওয়া হয়, অবিরত করে যাওয়া হয়, মানে নিরবচ্ছিন্ন ভাবে করে যাওয়া হয়। যেমন তাহাজ্জুদ পড়ুন, তাহাজ্জুদ পড়ে যান, চাহে আপনি দু রাকাত হোক, রাতে দু রাকাত চার রাকাত সব মামলা মুশকিল, কিন্তু আপনি প্রত্যেক রাতে পড়ে যান। এ নয় যে এক রাতে আপনি বিশ রাকাত পড়লেন, পরের রাতে কিছুই নাই। চাষের নামাজ আট রাকাতও পড়া যায়, তাই না? কমসে কম করাটা দু রাকাত, তো যেটা পারবেন আপনি দূরাকাটি করুন, কিন্তু এক টানা পড়ে যান। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পছন্দ নিয়ে আমল ছিল, যেটা করতেন তিনি সেটা করে যেতেন। যেমন আসরের পরে সুন্নত আছে, আসরের পরে সুন্নত নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জোহরের নামাজের পর, জোহরের ফরজের পর যে সুন্নত পড়তে হয় চার রাকাত, সেটা ছুটে গিয়েছিল, ফলে একদিন আসরের পরে কাদা করেছিলেন আর সেটা বরাবরই করে গেছিলেন। বোঝা গেল কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমল পছন্দ করতেন যে আমল আমলকারী লাগাতার বা এক টানা নিরবচ্ছিন্ন ভাবে অবিরাম অবিরত করে যায়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মা আয়েশার কাছে তিন ব্যক্তি এসে উপস্থিত হল, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত কেমন ছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। মা আয়েশাকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে ইবাদত করেন, কখন ইবাদত করেন, তো বললেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো প্রথম রাত্রে ঘুমান, শেষ রাত্রে উঠে নামাজ পড়েন, কখনো প্রথম রাত্রে নামাজ পড়েন, শেষ রাত্রে ঘুমান, এইভাবে ঘুমান এবং নামাজ পড়েন ইত্যাদি ইত্যাদি, কোনদিন রোজা রাখেন, কোনদিন রোজা ছাড়েন। এই তিনজন সাহাবী ভাবলেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ গাফু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখা, আমরা কোথায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আমাদের সাথে তার কোনো সাথ নেই, তার তো আগেকার পিছেকার সমস্ত গোনা মাথা তো গোনাহ নেই, আমরা তো গোনাহগার বান্দা, সুতরাং তার সাথে আমাদের তুলনা হয় না, তার সাথে আমাদের তুলনা হয় না। অতএব একজন বলল কি, আমি সারা রাত নামাজ পড়ে যাব, সারা রাত ঘুমাবো না। দ্বিতীয় জন বলল, আনা আসু মুদাহা আবাদান ওয়ালা উফতির, আমি প্রত্যেক দিন রোজা রাখবো, কোনো দিনই আমি রোজা ছাড়া থাকবো না। দ্বিতীয় জন বললো আনা আতাযিলুন নিসা ফালা তাযাওয়াজু আবাদা, আমি মহিলা থেকে দূরে থাকবো সুতরাং মহিলার কাছে যাব না বা বিবাহই করব না। তিন ব্যক্তি তিন রকম বললো। মা আয়েশা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে এলে তিনি খবর দিলেন যে এই তিন ব্যক্তি এসে এই কথা বলেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেরিয়ে গিয়ে মসজিদে বেরিয়ে গিয়ে বললেন, তোমাদের মধ্যে সব থেকে যদি কেউ আল্লাহকে বেশি ভয় করে থেকে আমি আমার থেকে বেশি কেউ আল্লাহকে ভয় করে আছে কেউ আল্লাহ আল্লাহকে ভয় করবে কে বেশি যে বেশি চিনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ছাড়া অন্য কেউ কি আল্লাহকে বেশি চিনতে পারে? তারা আমি সব থেকে বেশি আল্লাহকে চিনি, আর আমি তোমাদের মধ্যে সব থেকে পরহেজগার মুত্তাকি, কিন্তু আমি আসুম উফতার রোজা রাখি আবার রোজা ছাড়ি। রোজা রাখি রোজা ছাড়ি বলতে ফরজ রোজা না নফল রোজা, রোজা রাখি এবং ছাড়ি, উসাল্লি ওয়া আরকুত নামাজ পড়ি এবং ঘুমাই। আর তোমরা কি বললে সারা রাত নামাজ পড়বো, প্রত্যেক দিন রোজা রাখবো? আমি মহিলার সাথে সংসর্গ গ্রহণ করি, বরং আমার বড় স্ত্রী আছে এখন আপাতত নটা, একসঙ্গে নটা স্ত্রী ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। তারপর তিনি বললেন, আমান রাহিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে আমার সুন্নাত থেকে আমার তরিকা থেকে আমার পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার বলবত্ত নয়। তাহলে আল্লাহ রসুল বলছেন যে আমি ঘুমাবো এবং নামাজ পড়বো, আপনি বলছেন না আমি সারা রাত নামাজ পড়বো, বাড়াবাড়ি হলো না? এটা এক ধাপ বাড়াবাড়ি। রাজা যত না রাজা যত বলে পারি সদ দলে বলে তার সদগুণ, আর রাজা যা বলছে তার থেকে বেশি কারা বলে পারি সদগুণ, তার দেহ বলতে হবে না। আমি তোমাদের রাজা, আমি কি করছি দেখো, আমি যেমন ঘুমাই নামাজ পড়ি তোমাদেরও উচিত সেই রকম ঘুমানো এবং নামাজ পড়া। সারা সারা রাত নামাজ পড়বে তাহলে আমার তরিকার খেলাফ হলো, অথচ আমি আপনাকে বেশি ভয় করি, আমি বেশি পরহেজগার বেশি মুত্তাকি, আমি বেশি মারেফত রাখি, সুতরাং আমার তরিকা ছেড়ে যদি তোমরা যাও তাহলে তোমরা আমার দলভুক্ত নও। অন্য এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হালাকাল মুতানাফতিউন, যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বন করে তারা ধ্বংস, নিজের পক্ষ থেকে বাড়াবাড়ি করে অনেকে কষ্ট করে। যেমন মসজিদে এসেছি, মসজিদে কারেন্ট নেই, একজন পাখা করছে, ওই যে তালের পাখা মেটা দেশে গ্রামে হয় না শহরে হয় পাখা করাচ্ছে, তো একজন বলছে মসজিদে এসেছিস কষ্ট কর হাওয়া খাচ্ছিস কেন? সাহিল ভাই এই কথাটা বলা ঠিক যে মসজিদে এসে আল্লাহর জন্য কষ্ট করতে হবে পাখা ভরানো যাবে না? আপনার কারেন্ট নেই সেটা আলাদা কথা, কারেন্ট থাকলে আপনি চালাবেন না, না আল্লাহর রাস্তায় কষ্ট করে আমি নামাজ করবো মসজিদে কষ্ট করবো, ফ্যান চালাবেন না, এগুলো হচ্ছে কি নিজের পক্ষ থেকে বাড়াবাড়ি, নিজের পক্ষ থেকে কষ্ট এবং বাড়াবাড়ি। যেমন এই ব্যাপারে একটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা দিচ্ছিলেন, ইজা হুয়া বিরাজুলিন কায়েম, একটা লোককে দেখলেন সামনে রোদে দাঁড়িয়ে আছে, মেম্বারে খুতবা দিচ্ছেন সামনে বাইরে রোদে দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে আবু ইসরাইল, কি ব্যাপার দাঁড়িয়ে আছে কেন? বললেন সাহাবারা বললেন হচ্ছে আবু ইসরাইল নাযারা আন ইয়াকুমা ফি শামস, উনি নজর মেরেছেন যে রোদে দাঁড়িয়ে থাকবেন বসবেন না, ছায়া গ্রহণ করবেন না, কথা বলবেন না, রোজা রাখবেন। কটা কথা হলো? চারটে। তিনি দাঁড়িয়ে থাকবেন, রোদে দাঁড়িয়ে থাকবেন, ছায়া গ্রহণ করবেন না, কথা বলবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না, হ্যাঁ কারোর সঙ্গে কথা না বলা নিবার নাকি? হ্যাঁ, সেই মারিয়ামের যুগে ছিল, মারিয়ামকে বলা হয়েছিল মারিয়াম তোমাকে যদি ছেলে সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলো যে আমি আমি রোজা কি বলে রোজা রাখার নজর মেনেছি, আমি রোজা রাখছি, তাহলে মুখার মালিয়াম আইনছি, সুতরাং আজকে আমি কারোর সঙ্গে কথা বলবো না। আমাদের ধর্মে আমাদের দিনে আমাদের শরীয়তে আছে নাকি রোজা রাখলে কথা বলতে হয় না, কথা বলা নিষেধ? তাহলে স্বপ্ন শুধু এই ব্যক্তি রোজা রেখেছে বলতে কারোর সঙ্গে কথা বলবে না, আবার সূর্যের তাপে রোদে দাঁড়িয়ে থাকে মানে কত কষ্ট করবে আল্লাহর জন্য, এইভাবে নিজেকে কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত করতে পছন্দ করেছিল, নজর মেনে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরুহু ফালিয়াতাকাল্লাম, ওকে আদেশ করো, ও যেন কথা বলা বন্ধ না করে, কথা বলে, ওয়ালিয়াস্তাজিল, আর ছায়া গ্রহণ করে, ওয়ালিয়াকায়ত, এবং বসে, ওয়ালিতিমা সাওমা, আর রোজাটা যেন পূর্ণ করে। তেমন রোজা খারাপ সবগুলো বাড়াবাড়ি, রোজা ঠিক আছে, রোজা রাখো, কিন্তু ছায়া গ্রহণ করবে না কেন, বসবে না কেন, কথা বলবে না কেন, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। এইরকম আবু বকর সিদ্দিক রাজি মানুষ দেখলেন ভাত করতে গিয়ে এক মহিলা কথা বলে না, কি ব্যাপার, মহিলা কথা বলে না কেন, তো বলছে উনি এইভাবে হ্যাঁ ভাবছেন যে কথা না বললে পুরো লাভ আছে, কিংবা বদল মেনেছেন, তো বললাম বলো, এটা ডায়েরি যুগের কাজ, এই সকল নিজের তরফ থেকে কথা না বলা ইত্যাদি, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। আপনারা এক মহিলার জন্য শুনেছেন যে মহিলাকে কোন প্রশ্ন করলে সে কোরআনের আয়াত দিয়ে জবাব দিত, যদি বলা হতো তোমার ছেলে কয়টা, ছেলে পুলে কয়টা, তখন সে এমন যতগুলো ছেলে পেলে সেই রকম একটা আয়াত কোরআন থেকে পাঠ করত, যদি তোমার বলার বয়স কত, তো বয়স যত হতো সেই রকম কোন কোরআনের আয়াত থাকলে কোরআনের আয়াতটা পাঠ করত। এটা কি ঠিক, মানে সে মহিলা মানে পছন্দ করেছিল নাকি নজর মেনেছিল, যে কথার মধ্যে বেশি পাপ, বেশি পাপ কিসে হয়, কথার মধ্যে হয়, সুতরাং কথাই বলবো না, আর কথা বলবো তো কোরআন ছাড়া আর কথা বলবো না, যে কোনো কথা সংসারের কথা কোরআনের আয়াত দিয়ে বলতো, হাতের ছিল, এই জন্য মুখস্থ ছিল, যে কোনো কথা কোরআনের আয়াত দিয়ে বলতো। এটা কি ঠিক না, এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবাড়ি পছন্দ করতেন না, আল্লাহ পছন্দ করেন না, তাই বলছেন যে হালাকাল মুতানাফিউন, যারা কঠোরতা অবলম্বন করে তারা ধ্বংস হোক বা ধ্বংস হয়ে গেল। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দ্বীনা ইউসুর, দ্বীন হচ্ছে সহজ, দ্বীন সহজ, নামাজ দাঁড়িয়ে করতে হয় তাই না, দাঁড়িয়ে না করতে পারলে বসে, বসে না করতে পারলে শুয়ে, না করতে পারলে ইশারা, ইশারা যদি করতে না পারে মনে মনে, খুব সহজ দিন, সহজ কঠিন না, এরকম করলে তো হবে না, অনেকে দেখবেন নামাজই করে না, কেন নামাজ পড়ে না, ছেলের মা নামাজ পড়ে না, আমার ছেলে বারে বারে পেশাব করে দিচ্ছে, বাবা কাপড়ে কাপড় নাপাক হয়ে থাকতে, কতবার ধরবো, কতবার নামাজ পড়বো, তারপরে নামাজ পড়বো না, একজনকে জিজ্ঞাসা করবো নামাজ পড়ে না কেন, বলতে হুজুর আমার উজু থাকে না, তো উজু না থাকে নামাজ হবে না, উজু না থাকে নামাজ হবে না, ও ভাবছে কি উজু ছাড়া নামাজ হবে না, সুতরাং আমার যখন উজুই থাকে না, তার মানে হাওয়া বেরোনো অথবা পেশাব বেরোনো রোগ আছে, যখন উজুই থাক না তখন নামাজ আর কি, এক মহিলা এরকম সবসময়ই ঋতু মাসিক ঝড়ে সবসময় খুন থাকে তার, তো তাকে বলা হচ্ছে নামাজ পড়ে না কেন, বলছে আমি তো সবসময় নাপাক থাকি, নামাজ পড়বো কি করে, এগুলো হচ্ছে এক একটা ওজো, এক একটা সুবিধাবাদ, সুবিধাবাদী আর কি, এরা হচ্ছে সুবিধাবাদী, একটা ওজোর পেলে বা আল্লাহর নামাজ বন্ধ করে দেয়, কিন্তু না, দিন হচ্ছে সহজ, দিন হচ্ছে সহজ, শুয়োর খাওয়া হালাল না হারাম, কিন্তু কোন সময় হালাল, হারাম এমন পর্যায়ে আসবে, এমন সময় আসবে যে তোমার জন্য শুয়োর খাওয়াও হালাল হয়ে যাবে, দিন কঠিন না, সুতরাং দিনকে মানতে চেষ্টা করো, দিন হচ্ছে সহজ, ওয়ালা ইউশাদ্দাদ দীন ইল্লা গালাবাহ, যে ব্যক্তি দিনের ব্যাপারে কঠিনতা করবে দিন তার উপরে কি হয়ে যাবে, মানে গালেব হয়ে যাবে, জয়ী হয়ে যাবে, দিনকে সে পারবে না, ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু ওয়াস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাহাতি ওয়া শাইইন মিনাদ দুলজা, সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা সোজা পথে থাকো, সোজা পথে যাওয়ার চেষ্টা করো, মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা সুসংবাদ নাও, আর সকাল সন্ধ্যা ও রাতে কিছু অংশ ইবাদত করার মাধ্যমে সাহায্য নাও, চব্বিশ ঘন্টা ইবাদত করতে যেও না, কারণ দিন সহজ, দিন খবরদার কঠিন দেব না, অবসর সময় উদ্যমশীল মনে আল্লাহর ইবাদত করো, যে সময় ইবাদত করে তৃপ্তি পাওয়া যায় এবং তা মনে ভারী বা বিরক্তিকর না হয়, আর তাহলেই অভীষ্ট লাভ করতে পারবে, যেমন বুদ্ধিমান মুসাফির উক্ত সময়ে সফর করে এবং যথা সময়ে সেও তার সওয়ারি বিশ্রাম গ্রহণ করে, ধীরে চলে, তাড়াহুড়ো করে না, আর তার ফলে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়, নচেত এমন অবস্থা হবে কচ্ছ বা খরগোশের মতো, খরগোশ খুব ছোট্ট, খুব ছোট্ট, তারপরে হঠাৎ করে বললো ও তোমার দিদা আসছে একটু জিরিয়ে নি, দিয়ে এলো আর ঘুম চলে এসছে এদিকে কচ্ছপ ধীরে ধীরে ধীরে ধীরে পার হয়ে গেল। আমাদের দেশে একটা কথা আছে শিশিরের ট্যান, শিশির বুঝে দেখা বলে রাত্রের বেলায় যে ঘাসের তলায় শিশিরের রেখা ধরে, সেই শিশিরের ভিজে পানিতে, সেই শিশিরের ভিজে পানিতে কি এক প্রকার মাছ আছে পুকুর থেকে উঠে এসে মাছটা যায়, মাছটা যায়, তারপরে অনেক দূর যায়, অনেক দূর যত দূর ঘাস পায় তত দূর যায়, যখন সূর্য উঠে যায় আস্তে আস্তে শিশির কি হয়ে যায়, শুকিয়ে যায়, মাছটা কিন্তু আর পানিতে ফিরে আসতে পারে না, বিধায় সেই রোদ্রের তাপে মাছ ডাঙাতে মাছ পথে কি হয়ে যায়, মারা যায়। এজন্য শিশির কেন কোনো কোনো যুবক দেখবেন কোন কোন ব্যাপার খুব মানে সাংঘাতিক ব্যাপার, প্রথম প্রথম নামাজ ধরেছে আল্লাহ আকবার মসজিদে এসে হুজুরকে বিরক্ত করে দেয়, হুজুর আপনি এখন ওখানে আছেন অটক অটক, হ্যাঁ, তারপরে দেখবেন কিছুদিন পর আবার ঠান্ডা হয়ে গেছে, সেইরকম এইরকম না, বরং দিন হচ্ছে সহজ, দিনকে সহজভাবে মানতে শেখো, মোসাফির যখন পথ চলে তার শহরে সহ পথ চলে আর সময় মতো চলে আর সময় মতো কি করে রেস্ট নেয়, বিশ্রাম নেয়, তার যে সওয়ারি আছে সে সওয়ারিকে পানি খাওয়ায়, ঘাসে চড়ায়, ইত্যাদি ইত্যাদি আবার চলতে থাকে, এইভাবে যে চলবে সে চলতে পারবে, পৌঁছতে পারবে, আর যে একটা মাছ আবার চেষ্টা করবে কষ্ট করে যে আগে পৌঁছাবো সে কিন্তু মাছ পথে আটকে যাবে, চলতে পারবে না। আনাস থেকে বর্ণিত তিনি বলছেন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ফাইজা হাবলুন মামদুদ বাইনা সারিয়াতাইন, মসজিদে ঢুকে দেখলেন দুই খাম্বা বা দুই স্তম্ভের মাঝখানে একটা দড়ি বাঁধা আছে, রশি বাঁধা আছে, তো জিজ্ঞাসা করলেন এই রশিটা কার, কি ব্যাপার, তো লোকেরা বললো বা সাহাবারা বললেন হাজা হাবলুল্লে জাইনাব, এই রশিটা হচ্ছে জাইনাবের, জাইনাব নামাজ পড়ে এই রশি, তারপর যখন দাঁড়িয়ে থাকতে থাকতে থাকতে থাকতে পাটা এগে যায় ক্লান্ত হয়ে যায় তখন রশিতে এইভাবে লটকে যান, আপনারা কি মনে করেন এরকম নামাজ পড়বেন, এরকম নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে দেখছো কোরআন পড়ছো আলহামদুলিল্লাহ কি বলতে বলতে কি বলছো জানছো না, তখন তোমরা শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তার কারণ এমনও হতে পারে যে তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে গিয়ে হয়তো বা কি করবে, নিজেকে গালি দিয়ে বসবে, সুতরাং নিজেকে গালি দিয়ে বসো না, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার সময়ে নিজেকে গালি দিয়ে বসো না, তো তোমরা যদি যখনই দেখবে কষ্ট হচ্ছে তখন কি করো, শুয়ে পড়ো, খালাস। আর এই করে তিনি করছেন কি, যখনই কষ্টবোধ হচ্ছে রশিদ দেয় এইভাবে আটকে দিচ্ছে তবুও নামাজ ছাড়ছেন না, এটা আমি বারবারই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফাইদা ফাতালা তাআল্লাহ বি ফাতাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হলো খুলে ফেলো রশিদা, খুলে ফেলো, লিউসাল্লি আহাদুকুম নিশাফা ফাইদা ফাতারা ফালিয়ারফুজ, যতক্ষণ সে মনের মধ্যে শক্তি পাবে মনের মধ্যে বল পাবে সে ততক্ষণ নামাজ পড়ো, যখন সে দুর্বলতা অনুভব করবে সে যেন তখনই শুয়ে যায়, খুলে ফেলে, দেখতে নেই হচ্ছে বাড়াবাড়ি। সুতরাং ইবাদতের ব্যাপারে আমাদের বাড়াবাড়ি করা উচিত না, এরকম বাড়াবাড়ি আমাদের দেশে দেখবেন, এরকম বাড়াবাড়ি দেশে দেখবেন, ওরা বলে কি আল্লাহ এমন করে জিকির করে লোকে দেখে পাগল বলে, হায় হায় হায়, জিকির করার কি অবস্থা দেখেছেন, নেচে জিকির আর চিকিরিয়ে জিকির, তারপরে আর কি কত রকম হরকতের জিকির, তারপরে পাগলের মতো করে, না বলে পাগল লোক হাদিসে আছে পাগল হাদিস সহি নাকি, তাই তুমি করবে পাগলের মতো জিকির করতে বলছে, অনেক সময় আবার ন্যাংটা হয়ে জিকির করে, আর বাজনা বাজিয়ে জিকির করে, আল্লাহ মুস্তাহান নেচে নেচে জিকির করে, বলে কুল্লাহ রাব্বি নাসে মালিকি নাসে রব নাসে মালিক নাসে ও মানুষ তোমরাও নাতো, হ্যাঁ, নিয়ে নেতে নেতে নেতে জিকির করো, দেখছেন তো কুল্লাহ নাসে মালিকি নাসে ইলাহি নাসে তোমরাও নাতো, আল্লাহ মুস্তাহান। এই শ্রেণীর মানুষরা আসলে কি করে, বাড়াবাড়ি করে, এরা জিকির করতে বাড়াবাড়ি করে, নামাজ পড়তে বাড়াবাড়ি করে, কিন্তু শরীয়তে এই শ্রেণীর বাড়াবাড়ি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এরা নাইসা আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি, যখন তোমাদের মধ্যে নামাজ পড়তে পড়তে কেউ ভুল আসবে, কারণ এভাবে তো অন্ধাচ্ছন্ন হবে, ফরজ নামাজ না, ফরজ নামাজ তো পড়তেই হবে, কিন্তু তখন নামাজের কথা তন্দ্রাচ্ছন্ন হলে সে যেন শুয়ে যায় যতক্ষণ পর্যন্ত তার ঘুম চলে যায়, ঘুম চলে গেলে তন্দ্রা চলে গেলে আবার উঠে সে নামাজ পড়বে। যে একটা লোক ওই যে মদ খেয়ে নিজে নেশার ঘরে কিংবা কোন কিছুর ঘরে নামাজ করতে গিয়ে প্রথমে দাঁড়িয়ে তবে দিতে হয় কি বলে আল্লাহর, কি বলতে হয় আল্লাহ বলছে কি আল্লাহ, যেখানে আল্লাহ বলতে হয় আল্লাহ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো আল্লাহ আকবরের জায়গায় আছে আল্লাহ বলছে, কেন যেহেতু সে নেশার ঘরে আছে, যে ঘুমের ঘরে থাকলেও সে যেন খবরদার নামাজ না পড়ে, কারণ ইস্তেগফার করতে গিয়ে সে নিজেকে গালি দিয়ে বসবে, দাদা বলতে গাধা বলে বসবে, দাদা বলতে গাধা বলে সর্বনাশ হবে না, হবে না। আব্দুল্লাহ ইবনে জাবের, আবু আব্দুল্লাহ জাবের ইবনে সামুরা বলছেন, কিন্তু ওসাল ইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বহু নামাজ পড়েছি, ফাকার সালাতু হুকাদা খুতবাতু হুকাদা, জুমার নামাজের ব্যাপারে বলছেন যে তিনি নামাজ পড়তেন মাঝামাঝি, খুতবা দিতেনও মাঝামাঝি, অনেক অনেক সাধারণত ইমামরা খুতবাটা লম্বা করে আর নামাজটা ছোট হয়, আর আমাদের দেশে আছে খুতবাটা ওই যে বাবা চন্দ্রের খুতবা আছে দেখে দেখে পড়ে দেয় আর তারপরে নামাজটা লম্বা করে, এরকম না, নামাজ যেমন হবে খুতবা মাঝামাঝি হবে, মাঝামাঝি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝামাঝি পড়তেন। এবারে একটা লম্বা হাদিস, সেটা হচ্ছে আবু দারদা, বলা হচ্ছে যে হিজরতের পর মদিনায় সালমান ও আবু দারদার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করলেন, ওই যে হিজরতের পরে একে অপরকে ভাই করে দেওয়া হয়েছিল না, তো সালমান আর আবু দারদা দুজন কি হয়ে গেলেন, তিনি ভাই। অতঃপর সালমান একদিন তার দিনই ভাই আবু দারদার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে গেলেন, তিনি আবু দারদার স্ত্রী উম্মে দারদাকে দেখলেন, তিনি মলিন কাপড় পরে আছেন, সাজগোজ নেই, মহিলারা সাধারণত স্বামী থাকলে কি করে থাকে, একটু গোজ গাছ করে সাজগোজ করে থাকে, কিন্তু তিনি গিয়ে দেখলেন যে সাজগোজ করেনি, এমনি সাদা সিধে একদম মানে মলিন অবস্থায় মহিলা আছে। সুতরাং তিনি তাকে বললেন, তোমার এই অবস্থা কেন উম্মে দাদা, কেন তোমার স্বামী নেই, বিধবা মেয়ের মতো হয়ে আছো, আর আমাদের বাংলাতে বলে যে মেয়ের স্বামী উদাসীন সে বিধবার মতো জীবন যাপন করে, তার মানে যে মেয়ের দিকে তার স্বামী তাকিয়ে দেখে না, তার প্রতি কোনো আকর্ষণ নেই, সে মেয়ে বিধবা, সে সেটা কি করবে, সে বিধবার মতো জীবনযাপন করবে, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন। তিনি বললেন, তোমার ভাই আবু দারদার দুনিয়ার কোনো প্রয়োজন নেই, দুনিয়ার দিকে তিনি তাকিয়েও দেখেন না, আমার দিকে তাকিয়েও দেখেন না, ইতিমধ্যে আবু দারদাও এসে গেলেন এবং তিনি তার জন্য খাবার তৈরি করলেন, অতঃপর তাকে বললেন তুমি খাও, কেন আমি রোজা রেখেছি, দিনের বেলা মেহমানকে বলছেন, সালমানকে বলছেন তুমি খাও আমি রোজা রেখেছি, তিনি বললেন যতক্ষণ না তুমি খাবে আমি খাব না, যদি কেউ নফল রোজা রাখে তার সঙ্গে জোর করা যায় না, যায় নফল রোজা ভেঙা ভেঙে দেওয়া যায়, তাই না, ফরজ রোজা আলাদা কথা, যতক্ষণ না তুমি খাবে আমি খাবো না, সুতরাং আবু দারদা নফল রোজা ভেঙে দিয়ে তার সঙ্গে খেলে, অতঃপর যখন রাত এলো তখন শুরু রাতেই আবু দারদা নফল নামাজ করতে শুরু করে দিলেন, এদিকে বাইরে মেহমান বসে আছে, মেহমান ছেড়ে তিনি নামাজ পড়তে শুরু করলেন, সালমান তাকে বললেন এখন শুয়ে যাও, এখন শো, এখন শুরু রাত, এখন শো, সুতরাং তিনি শুয়ে গেলেন, কিছুক্ষণ পর আবার তিনি বিছানা থেকে উঠে নফল নামাজ পড়তেন, না নামাজের প্রতি এত মহব্বত, ইবাদতের প্রতি এত মহব্বত চাহাবে, আসলে বেশি মহব্বত করতে গিয়ে এই ধরনের অতিরঞ্জন হয়ে যায়, কিন্তু অতিরঞ্জন করাটাও ঠিক না, সালমান বলেন ঠিক না এখন তুমি শো, আবার শো, আবার সালমান বলে শুয়ে যাও, অতঃপর যখন রাতের শেষ অংশ এসে পৌঁছলো, দুই তৃতীয়াংশ হয়ে চলে গেল, শেষকালে এক তৃতীয়াংশ এসে পৌঁছলো, তখন তিনি বললেন এবার উঠে নব, এখন তুমি তাহাজ্জুদ পড়ো নফল পড়ো, সুতরাং তারা দুজনে একত্রে নামাজ পড়লেন, অতঃপর সালমান তাকে বললেন জানো নিশ্চয়ই তোমার উপর তোমার প্রভুর অধিকার আছে, প্রভুর অধিকার আছে তুমি তার ইবাদত করবে, তেমনি তোমার প্রতি তোমার আত্মার অধিকার আছে, নিজের আত্মার অধিকার আছে তুমি একটু ঘুমিয়ে রেস্ট নেবে এবং তোমার প্রতি তোমার পরিবারের তোমার স্ত্রীর অধিকার আছে, তুমি তার কাছে তার বিছানায় শুয়ে তার হক আদায় করবে। অন্যান্য বর্ণনায় আছে তোমার সাথে যে সাক্ষাৎ করতে এসেছে তোমার মেহমানের হক আছে তার হক আদায় করবে। অতএব প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও। এর হক মেরে প্রভুর জন্য অনুরোধ করবে চলবে না, এর হক মেরে ওকে দেবে তা চলবে না, প্রভুর হক মেরে মেহমানের হক মেরে তুমি বিবিকে দেবে তাও চলবে না। এক ভাইকে দেখা করতে গেলাম, বলছে ভাই কি বলছেন তাড়াতাড়ি বলুন, আপনার ভাবি পাবনি সময় দিয়েছেন, মাশাআল্লাহ ভাবি তো খুব মানে ব্যাপার দেখছি, মানে আমার হকটা মেরে মেহমানের হক যায় দেওয়ার হক মেরে ভাবিকে দেবে, এটা দেখলে না মোটেই ঠিক না। অনেকে দেখবেন মোবাইল বন্ধ করে রাখে, মোবাইলে জব দেয় না, জল জানে কেন না, সে আল্লাহ ইবাদত করে বন্ধ রেখে দেয় পড়াশোনা করে না, কিন্তু হক আছে, যে তোমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে চাচ্ছে তারও তো হক আছে, তার হকটা তো আদায় কর, ঠিক আছে যে সময়ে একান্ত জরুরি সময় ঠিক আছে সে সময় কথা বলো না, কিন্তু সব সময় তুমি বন্ধ করে রাখবে আর তুমি বলবে না ব্যস্ত, এটার কিন্তু ঠিক না, প্রত্যেকের হক আছে। সুতরাং এই প্রত্যেক হকদারকে নিজের হক আদায় করো, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকা সালমান, সালমান যা বলেছে যা করেছে সব ঠিক, আবু দাদা এই আচরণ ঠিক ছিল না, ঠিক নয়। বোঝা গেল কি যে প্রত্যেক দিন রোজা রাখা ঠিক নয়, আর সারা রাত্রি জেগে নামাজ পড়াও ঠিক না, স্ত্রী বর্জন করে নামাজের অত থাকাও ঠিক না, যেমন স্ত্রীরও উচিত না স্বামী ঘরে থাকলে পরে নকল রোজা রাখা, স্বামী ঘরে থাকলে পরে নকল নামাজ পড়া যায় না, স্বামী অনুমতি দিলে তুমি নকল রোজা রাখো, কারণ যাতে স্বামী কোনো ক্ষতি না হয় কষ্ট না হয়। অন্য এক হাদিস সেখানে হানজালা আবু রবি হানজালা কে রবি রুবাইয়া তিনি বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার কাছে এলেন, বললেন হ্যাঁ হানজালা তুমি কেমন আছো, আমি বললাম হানজালা মুনাফিক হয়ে গেছে, আরে হানজালা মুনাফিক হয়ে গেছে, আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন হানজালা কেমন আছো, তো হানজালা বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে, আবু বকর আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ একই কথা বলছো তুমি মুনাফিক হয়ে গেছো, আমি বললাম এই কথা এই যে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকি তিনি আমাদের সামনে এমন ভঙ্গিমায় জান্নাত ও জাহান্নামের আলোচনা করেন যেন আমরা তার স্বচক্ষে দেখছি, অতঃপর যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বের হয়ে আসি তখন স্ত্রী সন্তান সন্ততি অন্যান্য পার্থিব্য কাজ কারবারে ব্যস্ত হয়ে অনেক কিছু ভুলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম আমাদেরও তো এই অবস্থাই হয়, আমাদেরও এই অবস্থা হয়, সুতরাং আমি ও আবু বকর গিয়ে হানজালা বলছেন আমি ও আবু বকর গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম, অতঃপর আমি বললাম যে আল্লাহ রসুল হানজালা মুনাফিক হয়ে গেছে, রসুল্লাহ বললেন সে কি কথা, আমি বললাম হে আল্লাহ রসুল আমরা যখন আপনার নিকটে থাকি তখন আপনি আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা এমন ভাবে শোনান যেন আমরা চোখে দেখছি জান্নাত জাহান্নাম আমাদের সামনে রয়েছে, আর তখন যে মনের ভয়টা যে আশা যে লোভ থাকে, অতঃপর আমরা যখন আপনার নিকট থেকে বের হয়ে যায় এবং স্ত্রী সন্তান সন্ততি ও কাজ কারবারে ব্যস্ত হয়ে পড়ি তখন ওই সব কথা অনেকটাই ভুলে যায়। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ তাযুনুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকরি লাসাফাহাতকুমুল মালায়েকা আলা ফুরুশিকুম ওয়া ফি দুরুকিকুম ওয়ালাকিন ইয়া হামদালা তা'আতুম ওয়া তা'আ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, যদি তোমরা সর্বদা এই অবস্থাতে থাকতে যে অবস্থাতে তোমরা আমার নিকটে থাকো এবং সর্বদা আল্লাহর স্মরণে মগ্ন থাকতে আল্লাহর যদি সবসময় করতে তাহলে ফেরেশতারা তোমাদের বিছানায় তোমাদের পথে এসে তোমাদেরকে তোমাদের সাথে মশাফা করত, ফেরেশতা মশাফা করতেন, কিন্তু হে হানজালা সর্বদা মানুষের এক অবস্থা থাকে না, কিছু সময় ইবাদতের জন্য আর কিছু সময় সাংসারিক কাজকর্মের জন্য, কখনো সংসারের কাজও করতে হবে আর কখন আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ স্মরণ করতে হবে। সুতরাং আমাদের নিয়ম হচ্ছে এইরকমই যে আমরা ইবাদতের মধ্যম পন্থা অবলম্বন করব, না বাড়াবাড়ি করব আর না অবজ্ঞা করব, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন আমরা ঠিক সেইরকম করব, তরিকায়ে মুহাম্মদী ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।